ছাগল দেওয়া, আর তার থেকে তুলনামূলক অল্প ভালো কি গরু দেওয়া। তো আপনি গরু দিচ্ছেন কেন? নিয়মটা কি গোস্ত খাবো না খাওয়াবো? যদি খাওয়া না নিয়ম থাকে প্রয়োজন অনেক বেশি করে খেতে পারবে, আলাদা কথা। ভালো নিয়ত হল যে পাঁচটা গরিব মানুষ আছে গ্রামে আশেপাশে, তাদেরকে খাওয়াবো একটা গরু দিই, আর যদি পারেন তো একটা ছাগলও দেন, আর একটা যদি আপনাকে আলো মাল দিয়েছেন তাহলে ওই মানে ব্রড খাসি কিনতে গিয়ে ওই টিভিতে নাম নেওয়া পত্র পত্রিকায় নাম নিতে, এই তো নাম নেবেই হলে সর্বনাশ। নাম নীতি দ্বারা যাবে তাহলে সব পাবা। তারা ছাগল দেন আল্লাহ বলবেন, আর সবাইকে সবে আপনার মৃত বাপ থাকে, দাদা থাকে, মা থাকে, বার কেউ থাকে, আপনি আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবে সবে শহীদ হয়ে যাবে। আল্লাহ মহারামিনী অমিন আহলে বাইতি। গরু কোরবানি যদি দেন, যদি আপনি পুরো গরু গোটা গরু না দিতে পারেন তাহলে ভালো ভাগি করেন, একটা গরুতে ভালো ভাগ করা যাবে সাতজন, ঊর্ধ্বপক্ষে সাতজন, সাতের বেশি হবে না। কিন্তু ছজন করা যাবে কি যাবে না? হ্যাঁ হ্যাঁ, ঊর্ধ্বপক্ষে ছয়জন সাতজন, কিন্তু তার কেউ বলে একটা গরুতে ছজন ভাগ করবো, সাত তিনজন করবো, চারজন করবো, পাঁচজন করবো, মানুষ কেউ, কিন্তু বেশি সাতের বেশি হবে না, সাতের কম হবে, একা দিতে পারে একটা, দুজনও দিতে পারে, কোনো সমস্যা নেই। বুঝতে পারল? সাত ভাগের ভাগ সাতটা ফ্যামিলি দিতে পারে, যেমন একটা ছাগল একটা ফ্যামিলির তরফ থেকে যথেষ্ট হয়, গরুর এক ভাগ কোরবানি একটা ফ্যামিলি থেকে যথেষ্ট। নিয়ত করতে হবে, কিন্তু একজন নামে দেয় তো একজন নামেই হবে, কিন্তু নিয়ত করলে বাড়ির গার্জেন যখন নিয়ত করবে ফ্যামিলির তরফ থেকে সবার তরফ থেকে হবে। কিছু চালাক মানুষ আছে, তারা এই কোরবানির ভাগাভাগিতে আকিকাকে ঢুকিয়ে দেয়। যেমন কোন সাতটা ছেলে আকিকা দেওয়া হয়নি, যে একটা গরু জবাই করলো বিসমিল্লাহ আল্লাহু আকবার, সাতটা ছেলের নাম নেই, আকিকা হবে না? হবে না। আকিকাতে একটা পশু দরকার, একটা জানোয়ার দরকার, মেয়ে হলে একটা আর ছেলে হলে দুটো, দুটো লাগবে। এখানে দুই ভাগ লাগবে নয়, কিন্তু বুঝু কোরবানি যদি একটা ছাগলের জায়গায় একটা ভাগ করা যায় তাহলে আকিকা ভাই এটার জন্য এটা এটা যেমন করতাম, কে বললো আপনাকে? আল্লাহর নবী কি এরকম কোন আকিকা দিয়েছেন ভাগাভাগি করে? দিয়েছেন তাহলে প্রমাণ করুন, যদি না দিয়েছেন তাহলে আল্লাহর নবী যেমন আকিকা দিয়েছেন একটা একটা গোটা গোটা দুটো দুটো, তো সেই আপনি বলতে দিতে হবে কেন? আকিকাতে দেওয়া কি সুন্নত? ছাগল ভেড়া দেওয়া সুন্নত, আমি ছাগল ভেড়া দেবো, আপনি গরু দিতে কে বলছে? আর গরু দিলে সেটা দেওয়া থেকে দুটো গরু দেন, ভাগাভাগি চলবে না। কোরবানি কিছু ভাগ কোরবানি কিছু ভাগ আকিকা তাও চলবে না, কারণ কোরবানির সাথে আকিকার কোন সাধ নেই, সম্পর্ক নেই। হ্যাঁ, একটা কথা ওলামারা বলেছেন, যদি আপনার ছেলে বা মেয়ে হয়েছে আর তার সাত দিনের দিন পড়ছে কোরবানির দিন, বুঝলেন কথা? সাত দিনের দিন মানে সপ্তম দিন পড়ছে, যেদিন আকিকা দিতে হয় সেদিনটা কি দিন? কোরবানির দিন। আর সেই দিনে কোরবানির দিনে আপনি একটা ছাগল বা ভেড়া বা গরু জবাই করবেন, তাহলে কি আকিকার জন্য আলাদা একটা পশু দিতে হবে? এই একটা পশু, বুঝতে পারলেন? আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে ঢুকবেন, মসজিদে ঢুকবেন ফজরের সুন্নত করবেন, আর মসজিদে ঢুকলে তাহিয়াতুল মসজিদ করতে হয়, তাই না? তো তাহিয়াতুল মসজিদ আলাদা করতে হবে না, ফজরের সুন্নতটা করলে তাহিয়াতুল মসজিদে হয়ে যাবে। কি হবে? মসজিদে গিয়ে বসা নিষেধ, অনেক মানুষ আছে মসজিদে গিয়ে থপাস করে বসে যায়, তারপর শুনে পরে কত করে না, কিন্তু আল্লাহ নবী নিষেধ করেছেন বসার আগে কি করতে হবে? দুরাকা শুনত করতে হবে, তাই একজন মসজিদ জুমার দিনও তাই, খোদবা চলার কালেও, খোদবা চলছে সে সময় মসজিদে এলে অনেকে বসে গেল খোদবা শুনতে, ঠিক এটা কি করতে হবে? দুরাকার নামাজ হালকা করে পড়ে বসে যেতে হবে, তাই একজন মসজিদ। এখন আপনার সুন্নত আছে, জোহরের সুন্নত আছে, ফজরের সুন্নত আছে, সেই সুন্নত করবে, তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না? ওলামারা বলছেন ওই রকমই যদি কারো সপ্তম দিনে কোরবানির দিন পড়ে তাহলে আলাদা করে আকিকা দেওয়ার প্রয়োজন নেই, ওই কোরবানির দিলেই তার আকিকার এটাও আদায় হয়ে যাবে। কিন্তু যদি যদি কেউ চায় আলাদা করে আমি আকিকা দেবো, আলাদা করে মানুষ খুব ভালো কথা, আলাদা করে খাওয়া দাওয়া করে কোরবানিও দেবেন। এতে ভালো, আপনি একটার বেশি দুটো তিনটে চারটা কোরবানি দিতে পারবেন না, পারেন হজের জন্য বাড়িতে থাকলে কি ভাগাভাগি করা যায়? হ্যাঁ, একই ইবাদত কোরবানি যেমন মক্কাতে গিয়ে সফরে গিয়ে ভাগাভাগি হবে, তেমনি বাড়িতে থেকেও ভাগাভাগি হবে, এটা কোন সমস্যা। কোরবানির কষ্ট কি করা যায়, কি করা যায় বলুন? আমি আপনার খাসি জবাই করছি, ছাগল জবাই করেছি, ছাগল কতটুকু গোষ্ঠ হয় বাড়ির ছেলে মেয়ে জামাই টামাই নিয়ে খেতে গেলে তার গুলি থেকে দেওয়া হয় আর্থিকার গোস্ত, তাই অনেকে আর্থিকার গোস্ত নিজেরাই পাত্তা করে ভুল করে দেয়। কিন্তু না, মোটামুটি তিন ভাগের ভাগ, তিন ভাগ বলছেন যে ওজন করে কাটায় কাটায় ওজন করতে হবে, না আমি কোন দলিল নেই যে একবারে কাটায় কাটায় ওজন করে যেমন জাকাত দেওয়া হয়, যেমন ওষুধ দেওয়া হয়, দিতে হবে না। মোটামুটি ওজন করে, ওজন করে নয়, তিন ভাগের ভাগ করে আপনি এক ভাগ নিজে খান, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখুন, তারপরে দুই ভাগ আপনি বাড়িতে ভরে রাখুন, আর এক ভাগ গরিব মিসকিনদেরকে দেখে দেখে ফিরে আসুন। গরিব মিসকিনদেরকে যারা গরিব মিসকিন তাদেরকে খাওয়াও, ক্ষমতার আকিকার বস্ত ক্ষমতার ভুলিও না, আকিকার বস্ত করলে বাড়িতে খেলে তার নয়, কিছু গোস্ত হয় কাঁচা না হয় রান্না করা, পাহাড় গোস্ত আপনি কাকে দেবেন? গরিব মিসকিনদেরকে দেবেন। আর যে রান্না করে সবাইকে খাওয়ান ঠিক আছে, দু চারটে গরিব মানুষকেও যারা আত্মীয় নয়, আত্মীয় তো আপনি আত্মীয় ভাই বোন আছে, কিন্তু এমন মিসকিন যারা আত্মীয় নয় তাদেরকে ডেকে আপনি খাওয়ান, তাহলে আপনার কর্তব্য পালন হবে। গোস্ত ভাগাভাগি। এবারে কোরবানি অন্যান্য মশলা যেগুলো আছে, যেমন ধরুন কোরবানির চামড়া কি করবে, কোরবানির চামড়া কাদের হয়? গরিব মিসকিনদের হয়। কোরবানির চামড়া বিক্রি করে আপনি নিজে খেতে পারেন না, এই গরিবদেরকে মিসকিনদেরকে দান করে দিতে হবে। আর কোরবানি ঈদ বা ঈদের নামাজ কখন কোরবানি করবেন, নামাজের আগে করবেন না পরে করবেন? নামাজের পরে, নামাজের আগে করলে কোরবানি হবে না, নামাজের আগে করলে কোরবানি হবে না, নামাজের পরে আপনাকে জবাই করতে হবে। এখন সমস্যা হলো যে এক মসজিদে নামাজ হয়ে গেছে, এক মসজিদে হয়নি, এমন তো আছে আমাদের, বিশেষ করে পাড়া গ্রাম অঞ্চলে অনেক দেরি করে নামাজ পড়ে, জায়গায় নটায় নামাজ পড়ে, তাই না, নটায় দশটায় নামাজ হয়, আর কোনো কোনো জায়গায় সাতটায় হয়ে যায়। এখন যে জায়গায় সাতটা হয়েছে সেই জায়গাতে নামাজ হয়ে গেছে, অর্থাৎ বিধায় আপনি কোরবানি করতে পারেন, কিন্তু আপনি ঈদের নামাজ পড়েন হবে না, উদ্দেশ্য হলো যে আপনি ঈদের নামাজ পড়ে তারপরে কোরবানি করবেন। এই হলো মোটামুটি কোরবানির মশলা। কি যেন বলছেন, মাগরিবের আগে কোন সুন্নত নেই, এটা মজহাবে আছে এবং একটা হাদিসও আছে, যে হাদিসটা জাল হাদিস, হাদিসে বলা হয়েছে যে তোমরা দুই আজান এবং একামতের মাঝে, আজান এবং একামতের মাঝে নামাজ পড়ো, আজান এবং একামতের মাঝে নামাজ পড়ো মাগরিব ছাড়া, এরকম একটা হাদিস আছে, সে হাদিস সহি না। সহি হাদিসে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু কাবলাল মাগরিব, সাল্লু তাওরা তিনবার, নামাজের মাগরিবের আগে নামাজ পড়ো, মাগরিবের আগে নামাজ পড়ো, তারপর শেষ করে ইমান শাহ, যে ব্যক্তি ইচ্ছা করবে, নামাজ জরুরি না, এই নামাজ জরুরি নামাজ না, যদি কেউ মসজিদে এগুলো তাহলে পরে আজান হওয়ার পরে যে সময়টা থাকবে সেই সময়ে দুরাকাত নামাজ পড়বে, আর এই দুরাকাত নামাজ 2 মিনিট লাগবে, অনেকে বলে এই দেরি হয়ে যায়, এই দেরি করার দরকার কি? আমাদের দেশে যদি অফিস করেন, আমাদের দেশে যদি অফিস করেন, যেমন আমরা অফিস করেছি, আমাদের আছে, আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের গ্রাম, আমাদের সমাজে চালু আছে, চলছে, বেশি দেরি করবো না, আদান হয়ে গেল সুনবুদের আগে নিয়ে গেলাম দু থেকে তিন মিনিট, এবার তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট পর যদি কেউ আসে সে সুনবুদে লাগে তার দেখা যাবে না, আমার নামাজ কায়েম করে দিলাম, নামাজ আমার ছেড়ে দিল, আর তাছাড়া অনেকে দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে না, মানে মুসলিম কে নামাজ পড়ছে না তাকে নামাজ পড়ছে না পড়ো তাও বলা যাবে না, যদি কেউ পড়ছে নামাজ কেন পড়ছো তাও বলা যাবে না, এটা হচ্ছে এখতিয়ারের ব্যাপার, ইচ্ছার ব্যাপার। যদি কেউ এই সুন্নাত পড়তে চায় তো নামাজের সব আছে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন এবং এটাকে মুস্তাহাব বলা হয়। হ্যাঁ আমাদের দেশে যে যখন স্ত্রীর নাম করা হয় তখন স্বামীর নাম যোগ করে, মনে করুন স্বামীর নাম হচ্ছে রহমান আর স্ত্রীর নাম হচ্ছে রহিমা, আর বাপের নাম হচ্ছে মনে করুন করিম, এবং রহিমা করিম এর আসল নাম বলতে গেলে কি বলতে হবে রহিমা বিনত করিম, কিন্তু আমাদের দেশের নিয়ম হলো যে না যখনই বিয়ে হয়ে যাবে তখন মেয়ে আর বাপের দায়িত্বে থাকে না স্বামীর দায়িত্বে আসে, এই জন্যে তখন বাপের নামে বদলে কার নাম নিতে হবে স্বামীর নাম, তখন হলো রহিমা রহমান, রহিমা এবার কোরবানি দেওয়ার সময় শুধু রহিমার নাম নেন, আপনি যখন কোরবানি জবাই করছেন তখন রহিমার নাম নিয়ে জবাই করছেন, আপনি কি ওই দক্ষিণ পাড়ার রহিমাকে উদ্দেশ্য করছেন নাকি আপনি আপনার বাড়ির রহিমাকে উদ্দেশ্য করছেন, স্বামীর নাম নেওয়ার দরকার নেই, এটা তো চলবেই না, তো বাপের নাম নেওয়া জরুরি না, যদি বলেন তো সমস্যা নেই, বলেন রহিমা করিম বলেন সমস্যা নেই, আল্লাহর কাছে ইনশাআল্লাহ গোলমাল লাগবে না। হ্যাঁ আপনার প্রশ্ন আছে মহিলাদের যে সময় নামাজ বন্ধ থাকে সেই সময়ে তাকবীর তাসবীহ বলা কোন সমস্যা নাই, কোন সমস্যা কি করা যায় কোরআনের আয়াত, কোরআনের আয়াতও বলা হয়েছে মুখস্থ ভুলে যাওয়ার ভয়ে যদি কেউ পরে তাতে সমস্যা নেই স্পষ্ট করতে পারবে না, কোরআন স্পষ্ট করতে পারবে না, বাকি তাকবীর তাকবীর করতে ভালো প্রশ্ন বলেন আপনি যে মহিলারা যখন নামাজ থাকে না তখনও তাকবীর তাসবীহ তাহলিল তাকবীর করতে পারে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ করতে পারে সমস্যা নেই। আজকে নামাজ সাথে সাথে নামাজ পাবো কিন্তু এইগুলো হচ্ছে বাড়তি বিদাত বা যাই করে ছেলেরা পিছনে যাওয়া, ছেলেরা সমস্যা কি আছে ছেলেরা পিছনে যাওয়া, হ্যাঁ ছেলেদের পিছনে হওয়া দরকার সেটাও দেখা দরকার, খুদা।